الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أجاء كتاب الأربعين النووية إمام نووي لكده كتابار أشتلون برد درس حديث أمرنا أن نقاتل الناس عن أنس عن ابن عمر عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما صحابي جليل النبي صلى الله عليه وسلم الدستا حافظ الحديث بشذي وبشذي حديث تاني فرمد رسول الله صلى الله عليه وسلم فرمد أمرت أن أقاتل الناس حتى أشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله. هذا أمر جديد، يعني الله أمر جديد يا ما إن شاء الله لا ريكو دي بالله كفر كل يدي كافر كل يدي لا رجل بالله حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة. خدكم الله لا رجل بالله يعني جهاد قدي بالله الله رسول الله كافر كل يدي خدكم فانزدكم أن تذكر الملا لا إله إلا الله محمد رسول الله ترى غباء زدكم نودتكم فان غباء دي خلاص غباء دماني كي كلمة فرم بولينو زبانه قرار بوده، دلی اکرار قرار بوده، یقین قرار بوده، یعنی عمل قرار بوده. ای باید دیگه گفته. تلا حتی یقول لا اله الا الله نخواه، حتی یشهد لا اله الا الله و ان محمد رسول الله. الله عز و جل عباد الزن عباد المستحق بالحق. یعنی لا اله الا الله معنی الله با دخون که عباد المستحق نه بالحق. ار محمد خودی به الله رسول. هت الله بولی رسول الله خطا معنی زی بوی رسول الله خطا مخالفان قریب او. یعنی دی محمد رسول الله قبادون معنی. ويقيم الصلاة فاسدت نواس كائم قريب كائم قريب ماني ويصلون أخو نواس فريب أخو يقيم ويقيم الصلاة قريب نواس كائم قريب كلا قريب نواس كائم قريب ماني يعني شرط ركون واجب سنن إن هذا قريب بعدين طهارة فكسف قريب هذا قبل هذه كوية نواس فريب تايمي بتايم ما ينو ويؤتو الزكاة الزكاة ري هذا قريب زكاة فرزي دولة شرط زين فاقية شرط ليري فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى. هي ترى زودي يان جوجدو لي يان ترى عدي جوجدو لي ترى لاري لاري لاري أذكر نصيبو ترى الجهاد قرن نصيبو ترى جانوري ترى المالو ترى بسيف لايبو أردتو يعني نبيتو مسلمان تري مسلمان ترى لاري نقدبو إلا بحق الإسلام إلا إسلام الحق اللي يرى تعطو يطمزي تعطو خرازي بودي إسلام الحق ما دكي يعني زينك الزينة غوري بياتا إتاري رجم غوري ياري فاتر ماريك كوري ماري بلون إلا الزوني أرغو مسلمان أرغو مسلمان بلا حق ماري بلاي إتاري ودودي قصاص لون إن دي لدين إسلام دي دفلي مرتد بنيجي ترى اسلام ওই কে দাওয়াত দিব তো নো দলে তিন দিন তো নো দলে বাদে খাড়ি বলন ইয়ানি দিয়া ইসলাম আল হক লয়া দে ও হিসাবুম আলা আল্লাহ তাআলা ইয়া বাদি তা হিসাব আল্লাহ দিকে ইয়ানি তি যদি মুনাফিক ও দলে তি যদি জাহিরান ইমানে বাতিন ইমান নো আনি নওয়াজ দোন ওপরে মানুষ মত দাহে দে বলা পরে ইনদিল্লা নাফাকি গরে সালে মুসলমান লাগে কিন্তু তো কাফের ইন আল্লাহ আল্লাহ হিসাব আল্লাহ দোয়া হিসাব আছে না মুসলমান কলি তা তখন ইনামাদে না খারিব ইয়ান আল্লাহ বলি তা তখন ইয়ানামাদে সাজা নদী বকেলা ইন আল্লাহ তম্মাদে আল্লাহ ইতা হিসাব গরিব রল বুখারী মুসলিম মুসলিম শরীফ আর বুখারী শরীফ রিওয়ায়াত তো ইয়ান তো বুঝতে হন দিল্লা মুসলমান বুতরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ফরদে এর বুতরে মানুষ বেকুল হন মুসলমান ন খোদু না আছে দেখি কাফের অক্ষর কলমা ফরদে জান বাসে বলা মাল বাসে বলা কেলা নরিত কাফের তাই যে লইতে হবে মুসলমানের লড়াই করি আরে খামাই তারা খাড়ি পেলাব তো তো লাবলি তারা কী করে কলমা জাহেরাম ফরে বাতিনান রাখি দিয়ারে কুফর বাদিন ইসলাম মুসলমান করা ইনলে মুনাফিক কল জোরে বেশাই বেশি আদান মুসলমান কল দুঃখ পেয়ে নবী জমানার মাদি দুঃখ পেয়ে মুনাফিক জোরে আবার সাহাব জমানার মধ্যে রাফিদ অক্কল সে নাকি শিয়া অক্কল নেলিয়া ইতা রাহিয়ালতি ইনলে মুনাফিকি জাহেরান মুসলমান বুতর কাফের তো ইহিন লাগু নেইলে বাদিনী আবাদে খুদুম বেদাতে কল বাতিনী কল নেইলে রওয়াফিদ আজ্জাফান লাসে আল্লাহ মুস্তান মুনাফিক তো বাসন আর ইনলে কি মুসলমান হতে পারতো আল্লাহ আসলাম জিহাদ খামা কায়েম গলা বলি খাই ফেললে আর হক করি গবা আল্লাহ দিয়া বলি কলমদ আল্লাহ মাহমুদ রসুল্লাহ ইন সদ মানে যাব দিব তো মুসলমান বাক্য করব দিব আল্লাহ আলম।